আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি বড় আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি কেমনি মানুষ হই, আমি কেমনি মানুষ হই, আমার মহান হবার সাধি জাগে, মহান হতে পারি নে আমি যে সাদ আহ্লাদ ছাড়ি নে। মহাচিন্তায় আছি বন্ধু রে, আমি চলে গেলে কি পরে রবে বন্ধু রে, মহাচিন্তায় আছি বন্ধু রে, আমি চলে গেলে কি পরে রবে, আমি চলে গেলে কি পরে রবে। আমি আগার দিকে যাই না, আমি গোড়ার দিকে যাই না, আমি দুই দিকে তেই রই কিছু খুইয়া কিছু খুইয়া রে। আমি আগার দিকে যাই না, আমি গোড়ার দিকে যাই না, আমি দুই দিকে তেই রই কিছু খুইয়া কিছু খুইয়া রে। না আমি বড় আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকে তেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি কেমনি মানুষ হই, আমি কেমনি মানুষ হই, আমার দীর্ঘশ্বাস বাতাসে মিশে ছেড়ে যায় আমারে, না জানি কিসের অভিমানে। মহাচিন্তায় আছি বন্ধু রে, আমি চলে গেলে কি পরে রবে বন্ধু, উপর দিকে যাই না, আমি নিচের দিকে রই না, আমি মাঝ পথে ঘুরি কিছু দিয়া কিছু নিয়া রে। না আমি বড় রাস্তায় দাঁড়ায় কবিতা করি, আঁকি বুকি করি কবিতা করি, আঁকি বুকি করি কবিতা করি, আঁকি বুকি করি। ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রে। না আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রে। না আমি দুই দিকে তেই রই, করাঞ্জল অঞ্জলি দিয়ারে।